আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম ইহসানান ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। اللهم انفعنا بما علمتنا انك على كل شيء قدير। اما بعد اعوذ بالله من الشيطان الرجيم فاجتنبوا الرجس من الاوثان واجتنبوا قول الزور। وقال الله تعالى في موضع اخر والذين لا يشهدون الزور واذا مروا باللغو مروا كراما। وقال النبي صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار إلى آخر الحديث। সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতপর লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি বিশ্ব মানবতার জন্য আদর্শের দিশারি, যিনি বিশ্ব মানবতার জন্য উত্তম মডেল। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে সুন্দর সৌহার্দ্যপূর্ণ করার জন্য বেশ কিছু নীতিমালা তথা আদর্শের কথা উল্লেখ করে গিয়েছেন। সেই থেকে একটি ছোট্ট বিষয়ের কথা আমরা উল্লেখ করব, যে বিষয়টি মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরস্পরের ভালোবাসা, পরস্পরের মধ্যে নির্ভরযোগ্যতা, পরস্পরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ অবস্থা সৃষ্টি করতে অনেক সহায়ক হয়। সে বিষয়টি উচ্চারণে অত্যন্ত সহজ, সুফল অনেক বেশি, কুফল অনেক কঠিন। যে বিষয়টি আমরা প্রত্যেকেই জানি অথচ মানি না, প্রত্যেকেই বুঝি কিন্তু পালন করি না। যে সমাজ এই বিষয়টির উপরে আমল করেছিল সেই সমাজের লোকেই অন্ধকারাচ্ছন্ন মানুষকে আলোর পথ দেখাতে সক্ষম হয়েছিল, সেই সমাজের মানুষেরাই সমাজের ন্যায় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল, সেই সমাজের মানুষেরাই সমাজের শান্তি এবং শৃঙ্খলা দিয়ে যেতে সক্ষম হয়েছিল। সেই বিষয়টি হচ্ছে মিথ্যাচরণ। মিথ্যাচরণ অতীব ভয়াবহ আচরণ শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার জন্য। আমি যে দুটি আয়াত পাঠ করেছি, একটি সূরাতুল হজ্জের 30 নম্বরের আয়াতের অংশবিশেষ, অপরটি সূরা আল ফুরকানের 72 নম্বর আয়াত, এই দুটি আয়াতের মধ্যে মিথ্যা বর্জন করার নির্দেশ রয়েছে। এছাড়া স্পষ্ট সহি বুখারী মুসলিম সহ অন্যান্য সুনানের কিতাবগুলিতে অনেক হাদিসও বর্ণিত হয়েছে মিথ্যার ভয়াবহ পরিণতি সম্পর্কে, মিথ্যা বর্জন করা সম্পর্কে, মিথ্যা না বলা সম্পর্কে অনেক হাদিসও বর্ণিত হয়েছে। আমরা আজকে খুবই সংক্ষিপ্ত আকারে আজকের এই পরিসরে দুটি কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মিথ্যা আসলে উচ্চারণে খুবই সহজ, কিন্তু এর পরিণতি অত্যন্ত ভয়াবহ, এবং এটা বর্জন করার করে চললে সুফল অনেক কল্যাণকর। অতএব প্রত্যেকটি মুসলিমের উচিত হবে এই মিথ্যাচরণকে পরিহার করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখা, নিজের জীবন, পরিবার পরিজন, সন্তানাদি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দায়িত্বশীল কর্মচারী কর্মী সকলের ক্ষেত্রে এই মিথ্যাচার পরিহার করার মানসিকতা যখন সৃষ্টি করতে আমরা সক্ষম হব এবং এটা বাস্তবায়ন করতে সক্ষম হব, তখনই পরস্পরের মধ্যে ভালোবাসা সৌহার্দ্য সৃষ্টি হবে এবং সমাজ এর সুফল ভোগ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর। আমাদের আজকের বিষয়ের সাথে সম্পৃক্ত হচ্ছে আয়াতের অংশটুকু, ওয়াজতানিবু কাওলাজ জুর, তোমরা মিথ্যা কথাকে বর্জন করে চলো, মিথ্যা কথা থেকে নিজেকে সরিয়ে রাখো, মিথ্যা আচরণ থেকে দূরে থাকো। এ নির্দেশ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সূরা হাজ্জের আয়াতের অংশবিশেষে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের, আল্লাহর সান্নিধ্য লাভে ধন্য বান্দাদের, যারা আল্লাহর প্রিয় পাত্র, তাদের আচরণ সম্পর্কে উল্লেখ করে বলেছেন যে আল্লাযীনা লা ইয়াশহাদূনা যুর, যারা কখনোই মিথ্যা সাক্ষ্য দেয় না, কখনোই মিথ্যা আচরণ করে না, কখনোই মিথ্যা কথা বলে না, এরা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা, এরা হচ্ছে আল্লাহর মুমিন বান্দা, এরা হচ্ছে আল্লাহর খাস রহমত ধন্য বান্দা। সুতরাং যে বান্দারা মুমিন হিসাবে পরিচয় দিতে চান, তারা কখনোই মিথ্যা কথা বলবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না, মিথ্যার ধারে কাছেও যাবেন না। এটাই হচ্ছে মুমিন বান্দাদের বিশেষ একটি লক্ষণ, যা আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় বর্ণনা করেছেন মুমিনদের লক্ষণ। সেখানে এই মিথ্যাচরণের কথাও এসেছে, যা সূরা ফুরকানের এই 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনা যুর ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা, তারা কখনোই মিথ্যার সাক্ষ্য দেয় না এবং মিথ্যাকে দর্শনও করে না, কখনো কাছেই যায় না, মিথ্যার আশেপাশে যায় না, এবং যখন কোনো অন্যায় অশ্লীল পাপাচার খারাপ কথা বা খারাপ আচরণ দেখে তখন সেখান থেকে দূরে সরে যায়, সেখান থেকে সরে চলে আসে। এই মর্মে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূলনীতিমূলক হাদিস বলেছেন, আলাইকুম বিসিদকি, তোমরা অবশ্যই সত্যবাদিতা অবলম্বন করবে। কেন? ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি, এই সত্যবাদিতাই মানুষকে নেকি এবং কল্যাণের কাজ পথে নিয়ে যায়, ভালো কাজের পথে নিয়ে যায়, সৎ কাজের পথে নিয়ে যায়। আর এই সৎ কাজ, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর এই নেকি, এই সৎ আমল মানুষকে জান্নাত পর্যন্ত পথ পৌঁছে দেয়। সুতরাং সত্যবাদিতা যদি সর্বক্ষেত্রে অবলম্বন করা হয় তাহলে নিশ্চয়ই সেই মানুষ নেকির পথ পাবে, সেই মানুষ কল্যাণের পথ পাবে, সেই মানুষ সুখের পথ পাবে। আর যখনই সে যে মানুষ কল্যাণের পথ পাবে, সুখের পথ পাবে, হেদায়েতের পথ পাবে, সে পথ তাকে জান্নাত পর্যন্ত নিয়ে গিয়ে ঠেকাবে। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। অতএব সত্যবাদিতা যেমন অবলম্বন করতে হবে, ঠিক তেমনিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বলে দিয়েছেন, ওয়া ইয়াকুম ওয়াল কাযিবা ফা ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, তোমরা অবশ্যই মিথ্যাবাদিতা থেকে সতর্ক থাকবে, কেননা এই মিথ্যাচরণ মিথ্যাবাদিতা মানুষকে পাপের পথ দেখায়, গুনাহের পথ দেখায়, অন্যায়ের পথ দেখায়, পাপাচারের পথ দেখায়। সুতরাং এই অন্যায় ও পাপাচার, এই গুনাহ, এর পরিণতি কি হয় তাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নারি, আর এই পাপাচার, এই গুনাহ, এই অন্যায় মানুষকে জাহান্নাম পর্যন্ত নিয়ে ছেড়ে দেয়, পৌঁছে দেয় জাহান্নাম পর্যন্ত, জাহান্নামের পথ সহজ করে দেয় তাদের জন্য। সুতরাং মিথ্যাচরণ অত্যন্ত কঠিন, ভয়াবহ আচরণ, দুনিয়াতেও যেমন ফায়দা পাওয়া যায় না, পরকালেও তেমনি কঠিন শাস্তির স্থান জাহান্নাম ভোগ করতে হয়। এরপরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে আরও একটু বেশি করে বলেছেন, আরও একটু ইঙ্গিত দিয়েছেন, আরও একটু নির্দেশ দিয়েছেন যে যদি কেউ কোনো মানুষ সত্যবাদিতা অবলম্বন করেন, তার জন্য শুভ সংবাদ হচ্ছে এই যে যখনই মানুষ যতক্ষণ পর্যন্ত সত্যবাদিতা অবলম্বন করতেই থাকে, সত্যের প্রতি আগ্রহী হতেই থাকে, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব দফতরে, নিজস্ব রেজিস্টার্ড বুকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সত্যবাদী রূপে লিখে রাখেন। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিজস্ব রেজিস্টার্ডে সত্যবাদী হিসাবে পরিচয় দিতে পারবেন, তালিকাভুক্ত হবেন, তার আমি মনে করি যে তার হতভম্ব, তার হতভাগ্য হওয়ার আর কোনোই সুযোগ থাকবে না, তার বিপথে যাওয়ার আর কোনোই সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সত্যবাদী হিসাবে যেহেতু লিপিবদ্ধ করেছেন, সেহেতু সত্যই সে সৌভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবেন। ঠিক তেমনিভাবে মানুষ যখন মিথ্যা বলতেই থাকে, মিথ্যার আশ্রয় নিতেই থাকে, মিথ্যাকে তালাশ করতেই থাকে, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হাক্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবান, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিথ্যাবাদী রূপে তার রেজিস্টারে তালিকাভুক্ত করে নেন। অতএব যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিথ্যাবাদী রূপে তালিকাভুক্ত হন, সে ব্যক্তির সৌভাগ্য হওয়ার আর কোনো সুযোগ আছে বলে ধারণা করা যেতে পারে না। এ হচ্ছে মিথ্যার সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। অন্য হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহের উল্লেখ করতে গিয়ে বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ির, তিনবার বললেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ির, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ির। এরপরে নিজেই আবার বললেন কবিরা গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর ইবাদতের মধ্যে অন্যকে অংশীদার স্থাপন করা, এটা হচ্ছে কবিরা গুনাহের সর্বপ্রধান এবং প্রথম। দ্বিতীয়ত বললেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, দুই নম্বর কবিরা গুনাহের কথা উল্লেখ করলেন এই হাদিসের মধ্যে, সেটা হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার নাফরমানি করা। তৃতীয়ত বললেন ও শাহাদাতুজ্জুর আও কাওলাজ্জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা কথা বলা। অতএব মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা হচ্ছে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত, যা স্পষ্ট এই হাদিস দ্বারা প্রমাণিত বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ির, আল ইশরাকু বিল্লাহ, বা উকুকুল ওয়ালিদাইন, ও শাহাদাতুজ্জুর আও কাওলাজ্জুর। কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, পিতামাতার অবাধ্য হওয়া, নাফরমানি করা, এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা কথা বলা। সুতরাং কবিরা গুনাহ থেকে মুমিনগণ বেঁচে থাকবে সর্বদা, এটাই হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। মুসলিমগণ কখনো কবিরা গুনাহে লিপ্ত হবে না, এটাই হচ্ছে মুসলিমদের বৈশিষ্ট্য। অতএব মিথ্যার আশ্রয় নিয়ে কবিরা গুনাহে লিপ্ত হওয়া যেমন কঠিন ব্যাপার, ঠিক কবিরা গুনাহে লিপ্ত হওয়ার পরে আবার আল্লাহর সুখ শান্তি লাভ করার আশাও কঠিন ব্যাপার। অতএব এমন এক জামানা আসবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, এমন এক জামানা আসবে যখন মানুষের কাছে সাক্ষ্য চাওয়া হবে, তারা সাক্ষ্য দিবে না, আর এমন এক শ্রেণীর মানুষ আসবে যাদের কাছে সাক্ষ্য চাওয়া হবে না তবুও তারা সাক্ষ্য দিতে আসবে, অর্থাৎ মিথ্যা সাক্ষ্য দিতে আসবে। আমার মনে হয় এই অবস্থাটি বর্তমানে চলছে। সত্যিকার অর্থে যারা সত্য সাক্ষ্য দিতে প্রস্তুত বা সাক্ষ্য দিতে চায়, তারা বিভিন্ন কারণে বর্তমান অবস্থার আলোকে তারা সাক্ষী দিতে ভয় পায়, আর মিথ্যুক সাক্ষী যারা, তারা নিজে আগে বেড়ে আসে সাক্ষ্য দিতে, সাক্ষী প্রমাণ দিতে আসে, অথচ এরা হচ্ছে মিথ্যা সাক্ষ্য। সুতরাং এই মিথ্যা সাক্ষ্য বড় কঠিন অপরাধ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে মিথ্যা কথা বলে সিংহাসনে বসার চাইতে সত্য কথা বলে রাস্তায় পড়ে থাকাটাই আমার জন্য উত্তম। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। মিথ্যা কথা বলে মিথ্যার আশ্রয় নিয়ে সিংহাসনে বসবো, এটা আমার জন্য কর্তৃত্বের বিষয় নয়, কৃতিত্বের বিষয় নয়, এটা আমার জন্য গৌরবের বিষয় নয়, এটা আমার জন্য সম্মানের বিষয় নয়, বরং আমার সম্মানের বিষয় হচ্ছে